الرحيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأولين والآخرين. أما بعد، أجا كتاب الأربعين النووية سولم بردرس زي كتاب نكي إمام النووي لكي موضوع دكي حلال دي حرام متعلق. عن أبي عبد الله النعمان بن بشير رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إن الحلال بين وإن الحرام بين، وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس، فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه. نعمان بن بشير رضي الله عنهما صحابة كل بطرق صحابي قرب أشلنا بالزمان أما ده تاني فرما ده النبي صلى الله عليه وسلم تفني ده تاني فرما ده حلال الله عز وجل كلهم خلقوا ديار بيانكو دي رسولي بيانكو دي شندد قدي بيين واضح كلهم خلقوا دي بيانكو جا. وإن الحرام بين، حرام هو دين الله بين جار الدين الإسلام مدي كلهم قالوا دي هذه خوني كتبتين لا إن مدي شبه نو، لكن شبه خرادة. وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس. حلال دي حرام الدرميان مدي خدون سيزاسي إن حلال نه حرام منشطو شبه لغي منشو النفع بشي منشو نوزاني إن سالي حلال دل لغي كان حرام الضلاغي النفع الشبهاتي نما دخل. فمن اتقى الشبهات فقد استبرى لدينه وعرضه. زينك الشبهاتي نتبع صفة جي اتيات قولي يا ري شبهاتي نما ده نوف وري انتو دورتك كي خد اتار دينار ري تباسي تار عزت ري تار عزت خاني ري تباسي. ومن وقع في الشبهات وقع في الحرام. আর খদ্দে কি যে নাকি শুভহাতের মধ্যে ফুজে এই শুভহাতিনের মধ্যে ফুজে মানুষই বা হারামত ফুজে এ নলে বুঝাতে সন্ধান হালাল কোন কালাগুজ বয়ান গুজ্জা হারাম ওইন দিলে বয়ান গুজ্জা শুভহাত জিনাসি ইন হালাল না হারাম অন্যবাদ ইন হারাম ওদিকে মাইল ইনর হুকুম হারাম গালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খতম মোতাবেক দাসাত দেখুন আর খতম হয়। فمن وقع في الشبهات وقع في الحرام. زين الشبهات تفضيته حرام تفجي هنا له معنى ديانسي اكم معنى اي شبهاتين حرام ديك غالب بيشبكن حرام ديك حكم ات الله ين قول لي حرام ديك حكم ديازا اركن اس ديك ان حلال ن حرام ن بدت الله توي ان حرام ديك ان فلا ديو তোমারে ان مت ফললে কেলা মানছে ই নম্মাদের শুভা মানসি ইনরে হালাল বলে নটারে ফাক্কা হারাম বদিব ফাক্কা নটারে লিখি মানসি তুই নম্বর শুভা লাগে এতাল্লা তোমাদের মানসে পন্নামি করিব তুমি হারাম ফুজি দিয়ে মানসি নিলে কইব তো এই হিসাবে তুই ইয়াক কান ইয়া তো তুমি ইয়া নম্বর ফুললে আস্তে আস্তে হারাম ফুজে যাইব ইয়া আনে তোমার আস্তে আস্তে হারাম দেব লাগবো এতাল্লা কিন্তু বাসন সান কাররাই মেসালো দিয়ে নেবি সরসরমে কাররাই ইয়া হাউল হিমা ইউশিকু আন ইয়ারতা ফিহি ওদের জেন নিকু গুয়া সরিনা সর সরিনা ইয়ে সর সরার দে ফার হাসাম মারে ফার হাসাম মারে সর সরার ওদের আচানক মানুষই বা কিন্তু ফরে যাইব ইয়া তো সর কিন্তু ফরে যাইব খেলা হাসাম মারে হারাম মারে ইয়াইও কদে যে শুভহাতাম মারে ফরে ইতো নাসারি দিল্লা ওই দিন দিল্লা আর ইয়ে নলে ইবা হারাম দিকে গালিব বেশি আর ইবা মাদে হারাম নলিও ইবা মাদে বাদ বাদ শুভহাতে ফুললে হারাম ফরে যাইব আসাসি ألا وإن لكل ملك حمى ألا وإن حمى الله محارمه. نبي صلى الله عليه وسلم فرمى الديار زيدون كي رازاسي إفت رازتو شماسي خدو تسوى إيار خد زيخوني كي خد شمائن مدى فوري خد شمائن كي محارم رازو كله حرمت رازو كله إن معنى قري إن من وعبا خونيكا إن مدى فلي সাজা আছে এন কয়ারে হারাম করে মাংস দে মানা করে দে খোদা আলা ওয়া ইন্না ফিল জাসাদ এন লা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তুখুদিন না খুদ মাহারিম আছে করতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা খুদুন হারাম কল রে মাংস রে তাজাওজ না উত্তরি হারাম কল তাজাওজ না উত্তরি শুবহাতিন মদে নজনসা ইন লা হারাম মদে নজনসা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হুদুদিন আজিনকা আল্লাহ গাইতিল হুদুদুল্লাহ ফালা তাতাদুহা আল্লাহ ইন হুদুদ দিয়ে দে তেজাউজ নজো এটা যখন কি হারাম মধ্যে পড়ে ইতে আল্লাহ নাফাদ মানির মধ্যে পড়ে ইতে গুনার মধ্যে পড়ে আল্লাহ মানত ফজিদাত আল্লাহ ওয়াইন ফিল জাসাদি মুদগা ইদা সালাহাত إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. هذا فرمى النبي صلى الله عليه وسلم من شر قام جيسي محمد قد تقول راسي قصد دولاسي قصد دولاي وصيو إلي قاقونا صيو إبا فسد إلي قاقونا فسد زاقوي إبا كي هدا خلا يعني إنسان قام مدى خلا خلا إبا زودي صيو دولي بالا دولي نقدر دينداري بالا دولي মানুষই বলে গা গোড়া ভালো হয়ে যাবে ওই বালা দিকে যাইব ইয়ে যদি কলব যদি বোধাই দিকে যা দিলে কলব যদি খরা বোধ হইলে আল্লাহ তো দুদিকে দিলে গা গোড়া যাইবই তোমাকে আল্লাহ কলব দিব ইনশাল্লাহ গা রাজা والله اعلم. রওয়াহুল বুখারী ও মুসলিম মুসলিম শরীফ আর বুখারী শরীফ রিওয়ায়াত হাদিস ইব্রাহিম.